কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ খেলে হলি। কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি, আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ খেলে হলি। কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। মনের কথা মন যদি কয় মনে মনে, সেই কথার মায়া জড়ায় কেন নয়ন কোণে। আহা কিছু শুনি কিছু ভাবি নতুন পথে চলি, কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ খেলে হলি। কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। মেলে পাখা আপন অনুরাগে, এই সুর বলাকা মেলে পাখা আপন অনুরাগে। কেন সে মানে না সুদূর তাকে ডাক দিয়েছে আগে, কত যে ডাক ডেকে চলে চোখে সাগরাতে সাধের জলাঞ্জলি। কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ খেলে হলি। কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি।